আল্লাহ তুমি দয়ার বাঁধন কত মেহেরবান, আল্লাহ তুমি দয়ার বাঁধন কত মেহেরবান, তুমি বিনে এ ধরাতে তুমি বিনে এ ধরাতে মালিক আর কেউ না, আল্লাহ তুমি দয়ার বাঁধন কত মেহেরবান, আল্লাহ তুমি দয়ার বাঁধন কত মেহেরবান, তুমি বিনে এ ধরাতে তুমি বিনে এ ধরাতে মালিক আর কেউ না, আল্লাহ তুমি দয়ার বাঁধন কত মেহেরবান, আল্লাহ তুমি দয়ার বাঁধন কত মেহেরবান, ক্ষুধা তৃষ্ণা মিটাও তুমি সৃষ্টি জগতে, তুমি পারো করতে মোচন অভাব সকলে, ক্ষুধা তৃষ্ণা মিটাও তুমি সৃষ্টি জগতে, তুমি পারো করতে মোচন অভাব সকলে, নেই সীমানা তব করুণার নেই সীমানা তব করুণার আছে আফুরা, আল্লাহ তুমি দয়ার বাঁধন কত মেহেরবান, আল্লাহ তুমি দয়ার বাঁধন কত মেহেরবান, তুমি বিনে এ ধরাতে তুমি বিনে এ ধরাতে মালিক আর কেউ না, আল্লাহ তুমি দয়ার বাঁধন কত মেহেরবান, যাকে ইচ্ছা করো তুমি বাদশা পৃথিবী, কাউকে আবার বানাও তুমি পথের ভিখারি, যাকে ইচ্ছা করো তুমি বাদশা পৃথিবী, কাউকে আবার বানাও তুমি পথের ভিখারি, দীনহীন মাল দৌলত দীনহীন মাল দৌলত সবই তোমার দান, আল্লাহ তুমি দয়ার বাঁধন কত মেহেরবান, আল্লাহ তুমি দয়ার বাঁধন কত মেহেরবান, তুমি বিনে